الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং তাদের সঙ্গে সঙ্গে শয়তানকেও সৃষ্টি করে দিয়েছেন। মানুষকে আল্লাহ পাক স্বল্প হায়াত বিশিষ্ট করে সৃষ্টি করেছেন, কিন্তু শয়তানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দীর্ঘ হায়াত দান করেছেন। এই শয়তানকে সৃষ্টি করার পরে, তাকে অভিশপ্ত করার পরে, জান্নাত থেকে বহিষ্কার করার পরে শয়তান একটা প্রার্থনা করেছিল আল্লাহর কাছে, রব্বে ফাবিমা আগওয়াইতানি ইলা উযাইয়িনান্না সিরাতাকাল মুস্তাকিম। হে আমার প্রভু, শয়তান কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, মানে ভাববেন না যে সে একবার আল্লাহকে অস্বীকার করে। রব্বে, হে আমার রব, হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেহেতু আমি আপনার কাছে অনুমতি চাই, আমি যেন আপনার এই বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে লোভনীয় টোপ দিয়ে দিয়ে আল্লাহর পথ থেকে, আপনার পথ থেকে ফিরিয়ে আনতে পারি, এই ক্ষমতা আপনি আমাকে দেন। আল্লাহ বললেন, যা তো ক্ষমতা দিলাম, কিন্তু মনে রাখিস, ইল্লা ইবাদাল্লাহ মুখলেসিন, আমার যারা মুখলেস বান্দা হবে তাদেরকে তুমি কিছুই করতে পারবে না। বাস এই আয়াতটা দুটো সামনে রাখেন, শয়তানের প্রার্থনা আল্লাহ কবুল করলেন। আপনারা ভাববেন আল্লাহ তো নেককার মানুষের প্রার্থনা কবুল করে, শয়তানের প্রার্থনাও আল্লাহ কবুল করে? হ্যাঁ করে। আপনি আরো শুনবেন, শয়তান ওয়াজও করতে পারে, এই আব্দুর রহিম কি হলো তোমার আজকে সকাল থেকে ঘুমাচ্ছ? শয়তানের ওয়াজ শুনবেন? শয়তান আমাদের চেয়ে ভালো ওয়াজ করতে পারে। বায়তুল মেলার টাকা জমা, মানে গম বা ফেতরা যেগুলো খাদ্যবস্তু জমা হয়েছে মসজিদে, আল্লাহর নবীর মসজিদে, মসজিদ নববীতে, আবহাওয়া রেখে পাহারাদার রেখেছেন আল্লাহ পাক, আল্লাহ রসুল। রাত্রির বেলায় চোর আসে, আবহাওয়া ধরে ফেলছে, কাকুতি মিনতি করে ছেড়ে দেয়। দ্বিতীয় দিন চোর এসছে, কাকুতি মিনতি করে ছেড়ে দেয়। তৃতীয় দিন চোর এসছে, ধরে বলছে, কাকুতি মিনতি করছে, বলে আজকে আর তোকে ছাড়বই না, আজকে আল্লাহ রসুলের দরবারে তোকে নিয়ে যাবই। ও জানে চোর যখন হাত কাটবে ওখানে গেলেই তোমার হাত থাকবে না, ও তো ও ধরা দেবে না, সেকে কানাকানি লাগে যে ভাই তুই আমাকে নিয়ে যাস না, আমি তোকে একটা হাদিস শিখাবো। বুঝতে পারছেন মুসলমানরা হাদিসের পাগল, আর আবু হুরায়রা তো হাদিসের হাফেজ, তোমাকে হাদিস শেখাবা? তো আমি তোমাকে হাদিস শেখাবো? আমি তো কিছু চুরি তো করি নাই, চুরি করতে আসতাম তো ধরে ফেলতে তো চুরি তো করি নাই, তা তুমি আমাকে আজকে ছেড়ে আগামী জীবনে মুখ হবো না। হ্যাঁ, তো একটা হাদিস শোনার বিনিময়ে আমি তোমাকে ছাড়তে পারি। কি হাদিস? দেখো, যদি শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে শোয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রে তাকে পাহারা দেওয়ার জন্য একজন স্পেশাল ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দেন। যদি তুমি হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন তুমি এটা মুখস্ত করো পারবে। আবরত শুনে খুশিতে বাঘ বাঘ, হাদিস জানা ছিল না, ঠিক আছে ছেড়ে দিল। সকালবেলা এসে মসজিদে ফজরের সালাত আদায় করতে আল্লাহ দেয় মুসলিম মুসলিম হাসছেন, কি আবহাওয়া, রাতের বেলায় বন্ধুর সঙ্গে কি গল্প হয়েছিল? আবহাওয়া বলে, কখনো কখনো কোন বন্ধু আসলো, কার সঙ্গে গল্প তো হয়নি। তুমি বলে, কে, তোমার চাল চুরি করতে আসলো না? হ্যাঁ, ও তো চোর, তো তো চোরকে ছেড়ে দিছি। কেন ছাড়লে? হে আল্লাহ রসুল, একটা হাদিস বললি, তা হাদিস শোনার মহব্বত আমাকে ছেড়ে দিলাম। আল্লাহ রসুল বল, দেখো হাদিস যেটা বলেছে ওটা সঠিক, কিন্তু লোকটা কি তা তুমি জানো? ওটা হলো ইবলিস। সুবহানাল্লাহ, আগে জানলে তো ধরেই ফেলতাম ওকে, ওকে ছাড়তামই না। ইবলিস তিন দিন আসলে আর আমি ধরতাম না, এত হাতে কাছে পেয়েও আল্লাহ নিয়ে মুস্কি হাসছে। তা এদের কি বোঝা গেল? ইবলিসও ওয়াজ করে, কি এটা পূরণ হলো না? ইবলিসও অনেক সময় সত্য কথাও বলে, ঠিক তো? যখন রসুলের মৃত্যু পরে হাদিস নিয়ে একটু ফেতনা হলো, চারিদিকে মুসলমানদের মধ্যে গোলমাল হয়েছেই, কত বিভ্রান্ত ফেরকা তৈরি হলো, মুতাজিলা, কাদারিয়া, কত যে তৈরি হয়ে গেল। তখন খ্যাতনামা তাবি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে লোকেরা গেল, হে মোহাম্মদ ইবনে সিরিন, আপনি তো খ্যাতনামা তাবি সাহাবীদের ছাত্র, আপনি এই ফেতনার মধ্যে আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক, আমরা তো মুরগু সুরগু মানুষ, কি করে যাচাই করবো? আমাদের তো মহা সমস্যা পড়ে গেছে। এখন না আপনার সামনে সালাদুরু সালাদ বেরিয়ে দিলেন, এই বাবা এটা হলো না, ভাগো। তখন তো এসব কারবার ছিল না। তখন ইবনে সিরিন একটা সুন্দর পরামর্শ তো মুসলমানদের দিয়েছিলেন, দেখো ইন্না হাজা দিন ফান্দুর মিন মান তাখুযু দীনাকুম, মনে রেখো এটা দিন, দিন গ্রহণ করার আগে দেখো কোন ব্যক্তির কাছ থেকে তুমি দিন গ্রহণ করছো, ওই ব্যক্তিটা কেমন আগে দেখো। সেই 1400 বছর আগের সে পরামর্শ আজকের দিনেও সচল। ইবলিসও ভালো কাজ করতে পারে, কিন্তু ইবলিসের কি অনুগত্য করা যাবে? তা তো শেষ করে দেবে, এক ওয়াজ ভালো আর 10টা ওয়াজ খারাপ, বললো ধারে ঘা যাওয়া যাবে না। তো এই যারা বাইরে আসেন ভিতরে আসেন না কেন? আপনারা ভিতরে ফাঁকা বাড়ি আছে, ভিতরে আসেন ভিতরে আসেন। আল্লাহ রসুলের এই হাদিসগুলো আমাদের সামনে রাখতে হবে। এরপরে আসুন, ইবলিসকে তো আল্লাহ পাক হায়াত লম্বা করে দিলেন, মানুষকেও আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, লাইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে সুন্দর আমল করে। আমরা সবাই পরীক্ষার্থী, প্রতি মুহূর্তে আমরা পরীক্ষা দিচ্ছি, এমন পরীক্ষার হলে আমরা বসে আছি, আমাদের সময়সীমা আমরা জানি না। যখন আমরা পরীক্ষার হলে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ঢুকি, প্রশ্নের উপরে লেখা থাকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টার সময়সীমা, ঘন্টা একটা পড়ে গেলেই ভিতরটা কেঁপে ওঠে, দুই ঘন্টা পড়লে আরো ভয় হয়, তিন ঘন্টা পড়লে তখন পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, চার ঘন্টা পড়ার 15 মিনিট আগে যখন ওয়ার্নিং পড়ে তখন পাগল হয়ে যায়, হায় এখন তো সব বাকি, হায় রে সব বাকি। এবার যখন ঘন্টা পড়ে গেল, টিচার এসে খাতা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, স্যার একটু কেন দিলেন, স্যার একটা শব্দ বাকি আছে, কোনো খাতির নাই। আগে থেকে জানি যে আমার ঘন্টা চার ঘন্টা থাকতে হবে। এখানে কোন মুসল্লিক আছেন যিনি বলতে পারবেন যে আমরা এই পৃথিবীর এই পরীক্ষা কেন্দ্রে কয়েক ঘন্টার জন্য বা কয়েক বছরের জন্য এসছি, কেউ বলতে পারবেন? কারোরই বলার ক্ষমতা নাই। জীবনে সুইচ কার হাতে? আল্লাহর হাতে। সুইচ তিনি অন করেন, তিনি অফ করেন। এই সুইচ যিনি অফ করবেন আপনাকে বলে কি করবে নাকি? যে কোনো মুহূর্তে সুইচ অফ হয়ে যাবে, আমার জীবনের এই আয়ু শেষ হয়ে যাবে, দেহপিঞ্জর থেকে এই অদৃশ্য রূহটা চলে যাবে তার সেখানে, যেখান থেকে এসে আল্লাহর হুকুমে এসেছিল আমার মায়ের গর্ভে 4 মাস বয়সে। এই যে সময়টা আমি পেলাম 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই সময়টা হলো আমার পরীক্ষার সময়। এই পরীক্ষার সময়ে শয়তানের সঙ্গে প্রতি মুহূর্তে আমার ফাইট হচ্ছে। শয়তান বলছে এটা করো, আল্লাহ বলছেন এটা করো। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো নফস আছে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে আম্মারা সবসময় মানুষকে অন্যায় কাজে গুঁতো মারে, এটা করো তুমি এত লক্ষ টাকা মালিক হবে, একটা মিথ্যা ভরসা সই করো, পুকুর চুরি হোক যাই হোক তোমার দেখার দরকার নেই, এত টাকা তুমি পেয়ে যাবে, এটা নফসে আম্মারা। মানুষকে খুন করে দাও তুমি মুক্ত হয়ে যাবে, এটা নফসে আম্মারা। দেখেন এই পেপারে একটা মেয়েকে 26 টুকরা করেছে, কেন করেছে? সে যে নিজে পাপী এটা সে প্রকাশ করবে না, যেন কেউ টের না পায়, এজন্য এটা তো করেছে নাকি, আর তো কিছু না। কিন্তু সে কি বাঁচতে পেরেছে? পারবে না। নফসে আম্মারা তাকে বলেছে তুমি এটাকে মেরে ফেলো, টুকরা টুকরা করো, নিশ্চিহ্ন করে দাও, তাহলে আর ওকে তোমাকে কেউ ধরবে না, এটা নফসে আম্মারা বলেছে। কিন্তু যখনই সে পুলিশে ধরা পড়েছে তখনই নফসে লাওয়ামা তাকে ভিতরে ঘাত দিয়েছে আচ্ছা মতো, যে তুমি কি অন্যায় করেছ। আর সে লুকাতে পারেনি, ভড়কে সব বলে দিয়েছে। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আল্লাহর পক্ষ থেকে ওয়াইজুল্লাহ বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। এই বিবেক যদি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি না করতেন তাহলে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যেত এতদিনে। এই বিবেক রূপ আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বিধায় আমরা কিন্তু অনেকটা ভালো আছি, আন্দোলন অনেক আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। যে একটা মোম পৃথিবীতে জমা হয়ে গেছে, ওই যদি দুটা বাষ্ট হয়ে যায় তা পৃথিবী থাকবে না। তো এই নফসে আম্মারা থেকে বাঁচার উপায় কি? এখানে যে মানুষের মধ্যে দুটা বিশ্বাস কাজ করে, দুটা দর্শন কাজ করে, একটা হল তৌহিদ দর্শন, আরেকটা হল কুফরি দর্শন, নাস্তিক্যবাদী দর্শন। তৌহিদ দর্শন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী রাসূলরা, তারা দুনিয়া থেকে মানুষকে শিখিয়েছেন, হে মানুষ তুমি অটোমেটিক্যালি দুনিয়াতে আসো নাই, তোমার একজন সৃষ্টিকর্তা আছেন, ব্যাখ্যা এসেছে কোরআনে, ব্যাখ্যা এসেছে বিগত ইলাহী কিতাবগুলিতে, এবং ব্যাখ্যা এসেছে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং জিব্রিলের মাধ্যমে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ সংস্কার করে দেবেন, ইসলাহ করে দেবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওমা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করল সে ব্যক্তি সর্বোত্তম সফলতা লাভ করল। ইমান, ইমানি দর্শন, কুফরি দর্শন, দুই দর্শনে মানুষ পরিচিত হয় পৃথিবীতে। মানুষ যেখানে অবিশ্বাসী হয়ে যায় তখন সে বস্তুবাদী হয়ে যায়, সামনে যেটা দেখে ওইটাকে সে ফাইনাল মনে করে। এই বস্তুবাদী দর্শন যদি মানুষের মধ্যে ঢুকে পড়ে সে মানুষ বস্তু পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কোথায় টাকা, কোথায় টাকা, কোথায় স্বার্থ, কোথায় সম্পদ, কোন দিকে গেলে অর্থ উপার্জন হবে, ওই দিকেই খালি থাকবে। এই বস্তুবাদী দর্শন যখন মানুষের মধ্যে আসবে সে ডিগ্রি হাসিল করবে, লেখাপড়া শিকার শিখবে, কিন্তু সে হবে সবচেয়ে বড় জাল্লাদ। হতে পারে সে বড় ডাক্তার, কিন্তু সে সবচেয়ে বড় কসাই। সে হবে বড় ইঞ্জিনিয়ার, কিন্তু হবে সবচেয়ে বড় চোর। সাধারণ চোররা যা চুরি করে, ইঞ্জিনিয়ার কোটি কোটিটা চুরি করবে এক কলমের খোসায়, কারণ সে বস্তুবাদী দর্শনের অনুসারী। এই বস্তুবাদ, এই কুফরি দর্শন সারা পৃথিবীকে অশান্তির আগুনে ভরে দিয়েছে। আবু জেহাল, আবু লাহাবরা এই বস্তুবাদী দর্শনে বিশ্বাসী ছিল। আল্লাহর নবী এলেন, তিনি শিখিয়ে দিলেন, হে মানুষ তোমাকে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে আগে। দুনিয়ায় ভালোভাবে চলতে গেলে তোমাকে আগে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন খোলেন, শুরু করেন পড়া, প্রথমে কি আলিফ লাম মিম, তারপরে জালিকাল কিতাব লা রাইব ফিহি, চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে, চ্যালেঞ্জ কোরআন চ্যালেঞ্জ দিয়ে কথা শুরু করেছে, এমন গ্রন্থ তোমাদের কাছে আমি নাজিল করেছি যাতে কোনই সন্দেহ নাই, কোনই ত্রুটি নাই, ত্রুটিমুক্ত বেজাল গ্রন্থ যদি পৃথিবীতে থাকে একমাত্র কোরআন আছে, যার সৌভাগ্যশালী অনুসারী হল আমরা মুসলমানরা। পৃথিবীর কোন জাতির এই অধিকার নেই যা বলে যে আমার গ্রন্থ নির্ভেজাল, আমার গ্রন্থ ত্রুটিহীন, এই বলে অধিকার পৃথিবীর কোন সম্প্রদায়ের নাই। এইবারে বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এই নির্ভেজাল গ্রন্থটি পথ প্রদর্শন করবে আল্লাহ ভীরু লোকদের, হুদাল্লিল ফাসিকিন নয়, হুদাল্লিল কাফেরিন নয়, হুদাল্লিল মুবতাদিঈন নয়, হুদাল্লিল ফাজিরিন নয়, কাফের ফাসেক পাপিষ্ঠ লোকদের জন্য কোরআন হেদায়তকারী নয়। কোরআন হেদায়তকারী হল তাদের জন্য যারা জ্ঞানী গুণী এবং যারা সত্যিকারের মানুষ, তাদের জন্য যারা আল্লাহ ভীরু। এখন আল্লাহ ভীরু কারা, মুত্তাকি কারা? প্রথম শর্ত হল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। এই গায়েবে বিশ্বাসটা প্রথম, এটা একটা দারুণ চ্যালেঞ্জ। মুসার কওম বলেছিলেন মুসার সামনে, লান্নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, কখনোই আমরা তোমার উপরে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আল্লাহকে ডাইরেক্ট আমার সামনে স্পষ্ট না দেখব। এই কথা কিন্তু উম্মতে মুহাম্মদ বলে নাই, মুসাকে এই কথা শুনতে হয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় তাদের উপরে, সবগুলো ওখানে শেষ হয়ে যায়। 70 জন নেতা এই কথা বলেছিল। মুসা তখন আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, এই আমার কওমের 70 জন শ্রেষ্ঠ নেতাকে তুমি মেরে ফেলে দিলে, ওরা তো লোকেরা বলবে আমি ওদেরকে মেরেছি, আমাকে খুনি বানাবে, আমার তো কোনো সাক্ষী নাই যে আমি মারি নাই, তুমি ফয়সালা করো আল্লাহ ওদেরকে বাঁচিয়ে দাও। আলহামদুলিল্লাহ আমি তো দায়ী হয়ে গেলাম, আল্লাহ হুকুম দিলেন, এই 70 জন নেতা দিনান দেয়ার সব আবার বেঁচে গেল, ওখানে জীবন্তই দাঁড়িয়ে গেল। সবগুলো সুরে বাকার প্রথম দিকে পাবেন। এরপর তারা বলল, না আমরা আর ও কথা বলবো না। তখন মুসার সঙ্গে আল্লাহ কথা বলছেন, ওই 70 জন নেতা কথা শুনল, এত বড় অবাধ্য এই নেতাগুলো, বাড়ি গিয়ে বলল আসলে মুসার সঙ্গে কার যেন কথাটা হয়েছে, কথা তো শুনছি, শুনলে আসলে আল্লাহর কথা না ভূত প্রেতের কথা, তো কেড়ে খবর রাখে, এত বদমাস, মরাতে যে বাঁচাই দিল যে আল্লাহ দেখতে পাইল, তো মরে গেছিল বেঁচে গেল, এরপরও সে আল্লাহকে বিশ্বাস করে নাই। তখন আল্লাহ রাগ করে তুর পাড়া তুল উঁচু করে, বেটা বিশ্বাস আন নাইলে দেব ধ্বংস করি, ওই এটুকু তাকায়, সেজদায় গেছে পড়েছে, ভয়ে ভয়ে সেজদায় গেছে, এটুকু তাকায় দেখি পাহাড়টা পড়ে নাকি থাকে, পড়লে তো মরবো, তার আগে তো মরবো না, এত শয়তান ইহুদি কম, এজন্য ওরা মাকজুব। আমরা সুরে ফাতে পড়ি না, গায়রুল মাকজুব আলাইহিম দল্লিন, সাহাবে কেরামের হে আল্লাহর রাসূল, এই মাকজুব আর দল্লিন কারা? তাহলে মাকজুব হলো ইহুদিরা আর দল্লিন হলো নাসারা খ্রিস্টানরা, কারণ ইহুদিরা আল্লাহর সঙ্গে এত বেয়াদবি করেছে, এত বেয়াদবি পৃথিবীর কেউ করে নাই, তার দুটো প্রমাণ তো শুনলেনি। আর নাসারারা হাতে পেয়েও ছেড়েছে, ওরা পেয়ে পথ হারিয়েছে, আর এরা পাওয়ার পরও অবাধ্যতা করেছে, চূড়ান্ত ভাবে বেয়াদবি করেছে, এজন্য এরা হল মকজুব অভিশপ্ত। এজন্য মুসলমানরা সুরে ফাতিহা পড়ে, প্রতি রাকাতে সুরে ফাতিহা পড়া ফরজ, আপনি ইমাম হন মুক্তাদি হন, ফরজ পড়েন আর নফল পড়েন, সুন্নত পড়েন আর যাই পড়েন, জানাজা তো এদেশে সুরে ফাতিহা আউট করে দিয়েছেন আপনারা ফতোয়া দিয়ে, কত মানুষ যে দেশে জানাজা হচ্ছে সুরে ফাতিহা ছাড়া, কে এদেরকে বলবে? যদি হুজুররা করে, বুখারী শরীফে হাদিসে পরিষ্কার রয়েছে সুরে ফাতিহা পড়ার কথা, ইবনে আব্বাস নিজে বলছেন আমি এটা জোরে জোরে পড়লাম এই জন্য, আলামু আন্নাহা সুন্নাহ, তোমরা জানো যে সুরে ফাতিহা পড়াটা সুন্নাত, এটা জানে এজন্য আমি জোরে জোরে পড়লাম। কে শুনে কার কথা? বুখারী শরীফে মানে না, নাসাই শরীফে মানে না, হুজুর মানে সবাই, হুজুর পড়ে না আমি পড়লাম না, হুজুর সাফাত করবে নাকি হুজুররা? এদেশ থেকে যাদের জানাজা হয়, শুনে দেখেন আপনারা, অধিকাংশ লোকেরই জানাজা আল্লাহর কাছে কবুল হয় না, এই কারণে এরা সুরে ফাতিহা পড়ে না। সুরে ফাতিহা লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরে ফাতিহা ছাড়া কোনো সালাতই হয় না, জানাজা একটা সালাতের নাম। হ্যাঁ, যেটা আল্লাহ নবী করেননি ওটাই এখানে এদেশে করাটা ফরজ। বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বহু জানাজা হয়, ইমাম সাহেব বলে দেন, ইমাম সাহেবকে আমাদের প্রফেসর সাহেবরা বলে, ইমাম সাহেব একটু সানাটা পড়ে দেন, মানে সানা জানা নেই প্রফেসর সাহেবদের, ইমাম সাহেব এটা নিয়তটা বলে দেন, না হয়তো কিভাবে পড়তে, আরবিতে পড়তে, বাংলাতে বলে হবে না ওদের কাছে। এ তো হওয়ার হামেশ আমরা দেখছি, নিয়ত পড়ার কথা হাদিসে নাই, সানা পড়ার কথা হাদিসে নাই, সেই দুটি এদেশে ফরজ, আর সুরে ফাতিহা পড়া ফরজ হাদিসে নির্দেশ আছে, সে দুটি এদেশে আউট। কোন দেশে বাস করছে আমরা? মানুষ মরে যাচ্ছে, মরার সময় একটু দোয়া করতে পারিস না? একটু দয়া মাও না, এই হাদিসটা মেনে চলি, এখন জানাজা পড়লাম দোয়া করলাম, এবার আবার ওখানে দাঁড়িয়ে দুল্লা হাত উঁচু করে দাঁড়িয়ে আবার শুরু হয়ে গেল মোনাজাত। কি ব্যাপার এটা? বলে ওই কবরখানায় গিয়ে কবর দেওয়ার পরে তো আবার মোনাজাত করতে হবে, আমার সব ব্যস্ত মানুষ, ওখানে কখন যাই, আগে থেকে কাছে সেরে দিই। তা আগে জানাজাটা কি করলে? ওটা তো সালাত আদায় করলাম। জানাজার মধ্যে কি দোয়া পড়লে ওটা? তা তো অর্থ জানি না। এখন তো রাব্বানা আতানা বললে কি অর্থ বললে? তাও তো জানি না। মানে সাত নকলে আসল খাস্তা, আউট সব, কিছুই হয় না। এবার ভোটাভুটি শুরু হবে, জানাজা শুরু হবে, আপনারা বলুন লোকটা কেমন ছিল? সবাই বলবে ভালো ছিল, বাস জান্নাতে চলে গেল। কি চমৎকার খেলা শুরু হয়ে যায়, ইলেকশন ক্যাম্পেইন, রাজনৈতিক কারবার। কেমন ছিল? কখন বলবে? কোন জানাজা এসে কোন লোককে বলে লোকটা খারাপ ছিল? কেউ বলে? যার মধ্যে সাধারণ ভদ্রতা আছে সে কখনই বলবে যে লোকটা খারাপ ছিল? কোশ্চিন বলে না। কিন্তু এই সময় তো হুজুরদের এই সময় তো ফতোয়া দিয়ে দেশটাতে জানাজা পর্যন্ত আউট হয়ে গেছে। এজন্য ওমর ফারুক অনেক জানাজা যেতেন না। উনি বলতেন, আমি মোনাফেকে জানাজা পড়বো না, যদি দেখে যে হুজাইফা ইবনুল ইয়ামান যাচ্ছে জানাজায় তাহলে আমি পিছিয়ে পিছিয়ে যাই। কারণ কে কে মোনাফেক ছিল, আল্লাহ নবী হুজাইফার সঙ্গে বলেছিল, ও হুজাইফা এটা জানতো। তা আমি মরলেই দৌড়বো, আমি ওই ওমর না, যত সব বদ হাড়হাড্ডি হারামখোর ও পিছিয়ে আমি যাব, তার জন্য দোয়া করতে পারবো না। দেখেন সে যুগের আলমদের মধ্যে কি ধরনের বাসবিশাক ছিল, আমরা তো সব হারিয়ে গেছে। যদি আজকে আমি জানাজা না যাই, কালকে ইমামতি ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এই দেশে ইমামরা তো গোলাম, কমিটি যা করে তা করতে হবে, তো নাই চাকরি করতে হয়, ইমাম মানে নেতা, এদেশে হয়েছে গোলাম। ইমানি সমাজ প্রতিষ্ঠা করলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের ডাইরেক্ট স্কুলের ছাত্র। উনি কি পরিবর্তন করলেন? আল্লাহ দিন ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে, আগে এইটা, তারপরে ইউকিমুন আসসালাহ, সালাত কায়েম করে, এরপরে অমিমা রাজাকনা ইনফেকুন, যা রুজি দেওয়া হয়েছে তার থেকে সে খরচ করে। প্রথম শর্ত ইউমিনুন বিল গায়েব, গায়েবে বিশ্বাস। কি করবে? এখানে ছয়টা বিশ্বাস আপনাকে করতে হবে, তবে আপনি ইমানদার হতে পারবেন, নইলে আপনার জীবনে মোড় পরিবর্তন কোশ্চিন গেলেও হবে না। এটা শেখানোর জন্য একজন আল্লাহ রসুল সাহাবে একরামকে নিয়ে বসে আছেন, জিব্রিল ডাইরেক্ট এসে হাজির, সুন্দর পোশাক পরে, সুন্দর চেহারার একটা মানুষ। সারেহিনরা বলছেন দহিয়াতুল কলবির রূপ ধরে উনি এসেছিলেন, সাহাবে একরামের সবচেয়ে সুন্দর চেহারার মানুষটা ছিলেন উনি। অথচ তার চেহারা কোন সফরের নিদর্শন বোঝা যাচ্ছে না, চুল পারিপাটি করে সাজানো একটা মানুষ কষ্ট করে আসলে তার চেহারা তো একটু উস্কোখুস্কো হয়ে যাবে, তা পোশাকটা তো একটু ভাসটা ভেঙচুরে যাবে, কিছুই না, সুন্দর একটা মানুষ এসে বসল। এবার এসে নিজে প্রশ্ন করছে আল্লাহ রসুলকে, বলতো মাল ইসলাম, ইসলাম কাকে বলে? উনি বললেন। বলতো মাল ইমান, ইমান কাকে বলে? উনি বললেন। বলতো মাল এহসান, এহসান কাকে বলে? উনি বললেন। বলতো কিয়ামত কবে হবে? তখন আল্লাহ নবী বলছে, মাল মাসউলু আনহা আ'লামু মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি খবর রাখেন না। একত্র এতক্ষণ ধরে ওমরের খেয়াল এসে, আর বাপরে বাপ, এই কত সাহস, নবীকে প্রশ্ন করে। আবার বলে ঠিক আছে, প্রশ্নকারী তো মূর্খ হওয়ার কথা, উত্তরদাতাই তো আলেম, তাই না? অত প্রশ্নকারীই বলতেছে ঠিক আছে, ও ঠিক আছে বলে মালিক বক্তৃতা হলো। ওমর ফারুক তো হয়রান হয়ে গেছে, কে আসলো আমার নবীকে উল্টো বলে ঠিক আছে, আর নবী বলছে প্রশ্নকারী এর চেয়ে বেশি খবর রাখে কবে কেমত হবে, তাই কোন লোক? উনি তো চলে গেলেন, সবাই চলে গেছে, ওমর ফারুক বসে আছে। ওমর ফারুক মানে ওমর ফারুক কেমন লোক তো তাদের বুঝতেই পারছেন। আল্লাহ নবী বলছে, এ ওমর, চিনতে পারলে লোকটা কে? না হে রসুল, আপনার জবাব অপেক্ষা বসে আছে, ওইটা তো জিব্রিল। ওমর লাভ দিচ্ছে, বলেন কি জিব্রিল? হ্যাঁ, আতাকুম ইয়াল্লামকুম দীনাকুম, এটা ছিল তোমাদেরকে আল্লাহ দিন শিক্ষা দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ, ডাইরেক্ট ইবলিস যেমন এসেছে দুনিয়াতে, ডাইরেক্ট জিব্রিল তেমনি এসেছে দুনিয়াতে দিন শেখানোর জন্য। মাল ইমান, ইমান কি জিনিস? আন তুমনা বিল্লাহ ও মালায়েকাতিহি ও কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছয়টা জিনিসে বিশ্বাস নিয়ে আসলে তবে ইমানদার বলা হবে, সমাজের মোড় পরিবর্তন হয়ে যাবে যে বিশ্বাসের পরিবর্তন হয়। এই বিশ্বাসটাকে মানুষের সমাজ থেকে আগে পরিবর্তন করো, আগে রাজনীতির পরিবর্তনের মাধ্যমে কোশ্চিন করো, সমাজ পরিবর্তন হবে না। আগে মানুষের বিশ্বাস পরিবর্তন করো, কি আল্লাহ সৃষ্টিকর্তা আগে বিশ্বাস করো, গায়েবি বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস, আল্লাহ রসুলগণের উপরে বিশ্বাস, আখিরাতের জবাবদিহিতার উপরে বিশ্বাস এবং তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস। এই ছয়টা বিশ্বাস আগে মানুষকে করাও, তারপরে মানুষকে ইসলাম শিখাও। সালাত কায়েম করবে কেন করবে? যদি সে বিশ্বাস করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার এই আমলের মাধ্যমে আমি জান্নাত লাভ করব, আল্লাহ পাক খুশি হবেন, এই বিশ্বাস করলেই তো মানুষ সালাত আদায় করবে। বিশ্বাসই যদি না থাকে সালাত কেন আদায় করবে? আগে বিশ্বাস তৈরি করো। পৃথিবীর এই সমাজকে শয়তানের খপ্পর থেকে মুক্ত করার জন্য প্রধানতম হাতিয়ার হল ঈমান। ঈমানি সমাজ আর কুফুরি সমাজ কখনোই এক নয়, সম্পূর্ণ দ্বিমুখী সমাজ। ঈমানি সমাজের মানুষ সুখী, সমৃদ্ধ, সুন্দর মানুষ। ঈমানদারে ঈমানদারে যে সুন্দর পবিত্র সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের সাথে নাই। সাহাবায়ে কেরাম তার জাজ্জল্যমান দৃষ্টান্ত। এমনকি যুদ্ধের ময়দানে মরে যাচ্ছে, সাহাবায়ে কেরাম একে অপরের স্বার্থের দিকে তাকিয়েছেন। রাসূলের মৃত্যুর বহু পরে আবু বকর সিদ্দিকের আমলে ইয়ারমুকের যুদ্ধ হয়েছে 13 হিজরিতে। আহত মৃত্যুপথ যাত্রী সাহাবি পানি পিপাসায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, চিৎকার দিচ্ছেন, একটু পানি দাও, একটু পানি দাও। জনৈক খাদেম পানির জগ গ্লাস নিয়ে দৌড়ে চলে গেছে, হঠাৎ কানে এলেও ভেসে পাশের সাহাবি একজন বলছে, যুদ্ধ ক্লান্ত তিনিও জখম আহত, বলছে আমাকে একটু পানি দাও। ইনি বলছেন আমার পানি খাওয়ার দরকার নেই, আগে ওকে দাও। নিয়ে গেল পানি সেখানে, হঠাৎ কানে ভেসে এলো করুণ কণ্ঠ, আমাকে একটু পানি দাও। বলছেন না আমার পানি দরকার নেই, আগে ওই ভাইকে দাও। নিয়ে গেল পানি সেখানে, যেতে যেতে দেখা গেল লোকটা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রহমিও সুদা পান করে জান্নাতে ফেরত দাও, চলে গেছে। দৌড়ি চলে এসে দু নম্বর ব্যক্তির কাছে, তিনিও তখন চলে গেছেন দুনিয়া থেকে। দৌড়ে চলে এসে প্রথম ব্যক্তির কাছে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কারোর হাতে কারোর পানি পান করা হয়নি, নির্বাক সাকি দাঁড়িয়ে থাকলো পানির পাত্র নিয়ে, পানি খাওয়ানোর ভাগ্য দেখা হল না। মুসলমান মৃত্যু দুয়ারে গিয়ে ইনসানিয়ত দেখিয়ে গেছে, মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর বিধান মেনে গেছে, মানুষের উপকার করো, মানুষের জন্য মানুষ, মানুষ কিন্তু নিজের জন্য নয়। এই যে দৃশ্য, পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম, কোন আদর্শ, কোন তন্ত্রমন্ত্র দেখাইতে পারে নাই, যেটি ইসলাম দেখিয়েছে। অথচ এই মানুষগুলি দুদিন আগে মানুষকে হত্যা করতে একটু দ্বিধা করত না। দুদিন আগে তারা ছিল পশুর মতো, হয়ে গেলে একদম উন্নত, সর্বোন্নত মানুষে পরিণত হয়ে গেল। কিসের কারণে? একটা বিশ্বাস। আজনাদাইনের যুদ্ধ হচ্ছে, আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জেহেল যুদ্ধে আহত হয়ে মৃত্যুবরণ করছেন, আর সেই সময় তিনি উদার কণ্ঠে বলে যাচ্ছেন, শুনে রাখো হে মোহাম্মদ, তুমি দুনিয়া থেকে চলে গেছো বহু আগেই, তুমি দেখনি যে তোমার সেই দিনকে বাঁচিয়ে রাখার জন্য তোমার জানি দুশ্মন আবু জেহেলের ছেলে ইকরামা আজকে কিভাবে জীবন দিচ্ছে, তোমার সে দিন বেঁচে আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য আবু জেহেলের ছেলে জীবন দিচ্ছে। দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। যে আবু সুফিয়ানের নামে আমরা সবাই ভিতর থেকে অনেক কষ্ট পাই যার জন্য, এই আবু সুফিয়ান আজনাদাইনের যুদ্ধে, ইয়ারমুখের যুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ইতিহাস তার সাক্ষ্য। যদি সেদিন আবু সুফিয়ানের মতো দূরদর্শী নেতা, পরামর্শ দানকারী হিসেবে খালেদ ইবনে ওয়ালিদের পিছনে না থাকতেন, তাহলে আল্লাহই ভালো জানে 2,40,000 প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 40,000 ভুখা নাঙ্গা সেনাবাহিনীর জিতে যাওয়া নিঃসন্দেহে অসম্ভব ছিল। সেদিনের সম্পূর্ণ পরামর্শটা কাজ করেছিল এই আবু সুফিয়ানের দূরদর্শিতাপূর্ণ পরামর্শ। তার ভাষণগুলো যখন আলবেদা নেহার বুকে আমরা পড়ি, আমি হতভম্ব হয়ে যাই। এই সেই আবু সুফিয়ান যে একদিন আল্লাহ নবীকে মারার জন্য বদরে যুদ্ধ করেছে, ওহদে যুদ্ধ করেছে, খন্দকে যুদ্ধ করেছে, সকল যুদ্ধের নায়ক ছিল যে আবু সুফিয়ান। আর আজকে সে কি হচ্ছে? জীবনের শেষ প্রান্তে এসে অষ্টম হিজরিতে মুসলমান হওয়ার পরে সে আজকে ইসলামের জন্যই কিভাবে কাজ করে যাচ্ছে। তারই মেয়ে উম্মে হাবিবা আল্লাহ নবীর স্ত্রী হলেন, উম্মুল মুমিনিন হয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। এই তো দুনিয়া। এই আবু সুফিয়ানের ছেলেই তো মুয়াবিয়া, তারই ছেলে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান মুয়াবিয়া ইতিহাস সৃষ্টি করে গেছেন। ইমান যখন পরিবর্তন হয়ে যায়, বিশ্বাসের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। সমাজের বিশ্বাস যতক্ষণ পর্যন্ত এই ছয়টি ভিত্তির উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সমাজের পরিবর্তন কখনোই আসবে না। আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস কিভাবে মানুষকে রক্ষা করে মানুষ জানে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনি দেখার চিন্তা করবেন না, আপনি বহু জিনিস না দেখে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর বেলায় আপনি জিদ করেন। আপনি যে কিছুই ছিলেন না এটা আপনি নিজে বিশ্বাস করেন। এরপরও হটকারিতা করি, ওই নিজের দেহটা তরুণ বয়স থেকে এখন বুড়ো বয়সে চলে আসছেন, দাড়িগুলো কাঁচা ছিল এখন পেকে গেছে, নিজের দেহ আল্লাহর আনুগত্য করে কিন্তু আপনার মনটা শয়তানের আনুগত্য করে। দেহকে আপনি ওষুধ খাইয়েও যুবক বানাতে পারছেন না, যে মনটা এত বড় শয়তান ওটাকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছেন না। কারণ জ্ঞানকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আপনি ইচ্ছা করলে এম্মা শাকর এম্মা কাফুর, আপনি শুকর গুজারও হতে পারেন, আপনি কাফেরও হতে পারেন। এই স্বাধীনতা আল্লাহ জ্ঞানকে দিয়েছেন বলে আপনি কাফের হয়ে গেছেন, কিন্তু আপনার দেহকে আল্লাহ সে স্বাধীনতা দেয় নাই। দেহ ইচ্ছা করলেই বুড়ো অবস্থা থেকে যুবক হবে, এই ক্ষমতা আল্লাহ দেহকে দেয় নাই। এজন্য দেহ আস্তে আস্তে আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, কিন্তু মন শয়তানিয়াতে ঠিকই আছে। কারণ মনটাকে এখন ইমানের বন্ধনে আবদ্ধ করতে পারেন নাই। এই ইমানি সমাজ যখন সৃষ্টি করা সম্ভব হবে যে কোনো স্থানে, সেখানে হবে সবচাইতে সুন্দরতম সমাজ। মানুষে মানুষে রেষারেষি হিংসা হানানি, এটা তার প্রকৃতিগত ষড়রিপুর কারণে হয়। এই হিংসা হানানি দূর হয়ে যায় তখনই যখন সে ভাবে এই হিংসা করলে আমাকে জাহান্নামে যেতে হবে, যখন সে ভাবে এই মানুষ খুন করলে আমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কিয়ামতের মাঠে সবচেয়ে সবার আগে বিচার হবে খুনিদের। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ অন্যদের বিচার করবেন না। অতএব আমি যেন সেদিন আল্লাহকে প্রথম ধরা না পড়ি, প্রথম আসামি না হই, আমি মানুষ খুন করব না, আমি চুরি করব, বড়লোক হব, মানুষ দেখে নাই আল্লাহ দেখেছে, এই হাত কথা বলবে। হ্যাঁ, দুনিয়াতে যদি হাতের শাস্তি হয়ে যায়, হাত কেটে দেওয়া হয়, তাহলে কিয়ামতের মাঠে আমি মুক্তি পেয়ে গেলাম। দুনিয়া যদি আমার জেনা ব্যবচারে শাস্তি হয়ে যায়, আখেরাতে মুক্তি পেয়ে গেলাম। কিন্তু দুনিয়া যেহেতু শাস্তি নাই, ব্রিটিশ আইন চলছে বাংলাদেশে, কোনো শাস্তি মাঝে নাই, অতএব আমাকে অবশ্যই এই শাস্তি জাহান্নামে নিতে হবে, আর সেই শাস্তি ক্ষমতা আমার নাই বহন করার। বন্ধুরা আমার, এই বিশ্বাসটা আগে মজবুত করেন। বিশ্বাসের ক্ষেত্রে যেন আমাদের কোন রকম ত্রুটি না থাকে, এই বিশ্বাসের কারণেই মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। আল্লাহ নবীর জীবনে বহু ঘটনা ঘটছে, এ সঙ্গে তাহারিকের সাংবাদিকতা আমরা দিয়েছি কিছু কিছু ঘটনা, কি ধরনের আনুগত্য বোধ, কি ধরনের মহব্বত ভালোবাসা নবীর প্রতি তাদের ছিল। এক নাজদের একদল লোক এসে বলল, হে রসুল, আমাদের ওখানে কিছু লোক পাঠিয়ে দেন, দাই ইলাল্লাহ, আমাদের মানুষকে দিনে দাওয়াত দেবে, সব মুসলমান হয়ে যাবে, আমরা তার জীবনের নিরাপত্তা নিচ্ছি। আল্লাহ নবী বিশ্বাস করে 17 জন শ্রেষ্ঠ দাইকে পাঠিয়ে দিলেন, তারা সেখানে যেয়ে দাওয়াত দিলেন। কিন্তু দাওয়াত দেওয়ার আগেই ইঙ্গিতে সেখানকার নেতারা তাদের সবাইকে হত্যা করল। এর মধ্যে ওমর ফারুকের শ্বশুর পর্যন্ত ছিলেন আসেম, এরা কেউই আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলল না, যে আল্লাহ নবী আমাদেরকে পাঠালেন, একটু হিসাব নিকাশও করলেন না, একজন মানুষকে বিশ্বাস করে আমাদের দিয়ে দিলেন। নেতার ভুল ধরার জন্য মানুষ তো সবসময় হুঁশিয়ার থাকে, কোন রকম অভিযোগ করল না। তাদের পরিবারের সদস্যরা কেউ আপত্তি করে নাই, প্রত্যেকেই বরং মহা খুশি এজন্য যে আল্লাহ পাক আমাদের পরিবারের একজন ভাইকে তার শহীদ হওয়ার জন্য কবুল করেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়। দেখছেন দৃষ্টিভঙ্গিটা কেমন হয়ে গেছে। অথচ এই মানুষগুলো আগে মারামারি করত মক্কার অদূরে, আবু সুফিয়ানের নেতৃত্বে খোবাইবকে শূলদণ্ড দেওয়া হচ্ছে। শূলদণ্ড কঠিন দণ্ড, আপনারা জানেন, মলদাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া হয়, লোহার শিখ শুলদণ্ড দেওয়া হচ্ছে, সবাই কাফেররা চারিপাশে খিলখিল করে হাসছে আর বলছে এই খোবায়, যদি তোমাকে মুক্তি দেওয়া হয় তোমার রসুলের বিনিময়ে তুমি কি রাজি আছো? ওই অবস্থায় খোবায় বলছেন ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ে শালবিন কানা ফিল্লাহ মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারক ফি আওসা শালবিন মুওয়াদ্দাই, খবরদার আল্লাহুম্মা আসিম আদাদান অক্তুলহুম বেদাদান, আল্লাহ এই কাফেরদেরকে তুমি টুকরা টুকরা করে হত্যা করো, এদের প্রত্যেককে তুমি গুনে রাখো, শুনে রাখো হে কাফেররা, আমার রসুলের জীবন্ত পরিমরুক, রসুলের একটা কেশাগ্রে স্পষ্ট করার বিনিময় আমি খোবায় দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। এবার তিনি বলছেন মৃত্যুর সময় যে কবিতাটা পড়েছেন বোখারের পৃষ্ঠায় সে কবিতা আজ পর্যন্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে, পলাস্ত বালি হিনা উক্তাল মুসলিমান, আমি কখনোই পরোয়া করি না যখন আমি একজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করি, আলা আইয়ে শালবিন কানা ফিল্লাহ মুওয়াদ্দাই, আমার দেহটাকে কোনভাবে কিভাবে টুকরা টুকরা করা হলো ওটা আমার দেখার বিষয় নয়, কারণ যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমার আল্লাহর ওয়াস্তেই আল্লাহর স্বার্থেই আমি জীবন দিচ্ছি, ওয়া ইয়াশা ইবারক ফি আওসালি শালবি মুওয়াদ্দাই, তিনি ইচ্ছা করলে আমার রক্ত দেহের প্রতিটি টুকরার বিনিময়ে তিনি বরকত দান করবে। হে আল্লাহ আমার এই মৃত্যুর খবরটা আমার রসুলকে পৌঁছে দাও, এদিকে সুলদণ্ড হচ্ছে ওদিকে আল্লাহ রসুল বলছেন সাহাবে কেরাম হে সাহাবে সরে রাখো তোমাদের ভাই খোবায়ব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোথায় মক্কা কোথায় মদিনা 287 মাইল দূরে, কি করে খবর পেলেন? কাফেররা আসেন সাহাবে তার লাশটাকে অপদস্থ করার জন্য চলে গেল, সেখানে আসেন সাহাবে মৃত্যুকে দোয়া করে হে আল্লাহ তুমি আমার জীবনটাকে কাফেরের হাতে অপদস্থ করো না, আল্লাহবাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন, কাফেররা গেল আসেন সাহাবের মস্তকটা কেটে নিয়ে সারা মক্কায় ঘুরাবে, সেজন্য হঠাৎ কোত্থেকে এক দল ভিমরুল এসে সেকে ধরেছে, আসেমের ধারে কাছে যাওয়ার সাহস কারোর হল না, আল্লাহর পক্ষ থেকে ফয়সাল দেখুন সব হাদিসে আছে এগুলা, অথচ কারোর সঙ্গে কারো কোনো গোলমাল নাই, আল্লাহর রসুলের উপরে কারো কোনো ক্ষোভ নাই, সবাই দিনের জন্য কাজ করছেন, যিনি যতটুকু পারবেন ততটুকু নেকি পাবেন, প্রতিদান তিনি পাবেন, এমনকি নেতার চাইতে কর্মী বেশি নেকি পাবে, প্রতিযোগিতায় অনেক সময় কর্মী এগিয়ে যাবে, প্রমাণ তো আপনারাই জানেন। আল্লাহ নবী একদিন বলছেন হে বেলাল আমি তো জান্নাতে তোমার জুতার শব্দ শুনলাম আমার আগে আগে যাচ্ছে, ব্যাপার কি? বেলাল তো লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে, আমি জান্নাতে আপনার আগে আগে যাচ্ছি, হ্যাঁ আমি শুনলাম তো তোমার জুতার আওয়াজ, দেখেন নেতারা কিন্তু কর্মীদের জুতার আওয়াজটা পর্যন্ত চিনে, হেঁটে আসলে বুঝতে পারে যে কে আসতেছে, এখন তুমি বলো কোন নেকি কাজ তুমি করো। তখন বেলাল খুব ঠান্ডা মানক্ষণ চিন্তা করে বলছে হে রসুল আপনি যা শিখেছেন তাই তো করি, তবে একটা আমল আমি করি, আপনি বলেছেন যে যখনই তোমার উজু নষ্ট হবে তখনই তুমি দূরের কাছে সালাত আদায় করবে তাহিয়াতুল উজু, যখনই তুমি আজান দিবে আজানের পরে মসজিদে ঢুকে দূরের কাছে সালাত আদায় করবে তাহিয়াতুল মসজিদ, আমি ওটা আপনি বলার পরদিন থেকে নিয়মিত ফলো করে আসতেছি। তখন আল্লাহ নবী হ্যাঁ এটাই তোমাকে আমার আগেই নিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, তো দেখা যাচ্ছে নেতাদের চাইতে কর্মীরা অনেক সময় নেকির প্রতিযোগিতা এগিয়ে চলে যায়, এটাই আল্লাহর নির্দেশ, হে দুনিয়ার মানুষ তোমরা ইমান নিয়ে আসো, ইমানকে মজবুত করো এবং দুনিয়াতে নেকির কাজে প্রতিযোগিতা করো। আমাদের দেশে আরবদের মাধ্যমে ইসলাম এসেছে, আগে আসতো সুদ খেত ওজনে ফাঁকি দিত, মুসলমান হওয়া পরে যখন তারা আসলো বোম্বেতে, আগে নাম ছিল থানা, তাতে সব পরিবর্তন, মাল মেপে নিচ্ছে খরিদ্দার, এই বড় যা লাগে মেপে নাও, ফাঁকে চুকি যখন দিও না তো কেন আপনি মেপে দেন তো, না টাকা লাগছে ঋণ নিচ্ছে টাকা নাও, তো সুদ কত? সুদ লাগবে না, এবারে কি ব্যাপার? চিরদিন আপনারা সুদ নিয়েছেন আর এখন আসছেন সুদ নেবেন না খালি ঋণ দেবেন, এটা কেমন কথা? না আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারযান হাসানা ইউযাইফা লাহু, যে ব্যক্তি আল্লাহকে কারজে হাসানা দেয় সুন্দর ঋণ দেয় আল্লাহ তাকে অসংখ্য গুণ আকারে দিয়ে থাকেন। অতএব আমরা দুনিয়ায় 100 টাকা দিয়ে 110 টাকা চাই না, আমরা আখেরাতে 100 টাকার বিনিময়ে 500 টাকা চাই, বলে হঠাৎই পরিবর্তন। হ্যাঁ, আমার দেশে একজন নবী এসেছিলেন, আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এই শিক্ষা দান করেছেন যে আখিরাতের বিজয়টাই বড় বিজয়, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। তাই তাহলে আমরাও মুসলমান হব তোমার সাথে। এমনি করে ইন্ডিয়াতে শুরু করে চিটাগাং পর্যন্ত পুরো এলাকাটাই আস্তে আস্তে মুসলমান হয়ে গেছে এই বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে। দুদিন আগেও যারা সুদ খুঁজছিল আজ তারা সুদ খায় না, দুদিন আগেও যারা মানুষকে ফাঁকি দিত ওদের ফাঁকি দিত আজ তারা ফাঁকি দেয় না, তার ব্যবহারের সম্পূর্ণ পরিবর্তন। আজকেও যদি বাংলার জমিনে এই পরিবর্তন এসে যায় তাহলে আপনার আমে আর ভেজাল আসবে না, মাছে আর ভেজাল আসবে না। যারা আমরা ভেজাল দেই, যারা আমরা মানুষকে হত্যা করি, যারা ফেন্সিডিল খাই, যারা সন্ত্রাস করি, যারা সমাজে অশান্তি সৃষ্টি করি, আমরা কি আল্লাহকে ভয় করতে পারি না? আমাদের ইমান কি নাই? শত মুসলমানে বাচ্চা আমরা, ওই ইমানটা মজবুত করলে ইনশাআল্লাহ বাংলাদেশে অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ইমানদারা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।